কোনিচিওয়া শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএসকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক মহিয়া। আজ আমরা শিখব নবম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে নানজি কারা দেস কা, কটা থেকে। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজ ক্লাসে অধ্যাপক সুজুকি একটি ঘোষণা দিতে যাচ্ছেন। এবার তাহলে চলুন শুনে নেওয়া যাক নবম পাঠের কথাবার্তাগুলো। আজকের মূল বাক্য হচ্ছে নানজি কারা দেস কা, কটা থেকে। আশিতা কেনকো শিনদান গা আরিমাসু। নানজি কারা দেস কা? গোজেন 9 জি কারা 11 জি মাদে দেসু। ここに8時半に集まってください。 এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। অধ্যাপক সুজুকি বললেন, আশিতা কেনকো শিনদান গা আরিমাসু। আগামীকাল আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আক্ষরিক অর্থ হচ্ছে আগামীকাল স্বাস্থ্য পরীক্ষা আছে। আশিতা মানে আগামীকাল। এরপর কেনকো শিনদান কথাটি কেনকো মানে স্বাস্থ্য এবং শিনদান অর্থাৎ পরীক্ষা কথাগুলোর সংযুক্ত রূপ। আরিমাস কথাটির অর্থ হল আছে, রয়েছে বা এক্ষেত্রে আপনাদের জন্য হবে। আগে আমরা শিখেছি আরিমাস মানে কোনো কিছু আছে। এখন জানলাম আরেকটা অর্থ, কোনো কিছু অনুষ্ঠিত হবে বা আপনাদের জন্য অনুষ্ঠিত হবে, তাই তো? হ্যাঁ। এরপর আন্না জিজ্ঞেস করল, নানজি কারা দেস কা, কটা থেকে। এটাই হলো আমাদের আজকের মূল বাক্য। নাম মানে হলো কি এবং জি হচ্ছে সময়। একসঙ্গে মিলে নানজি অর্থ দাঁড়ায় কোন সময় বা কটা বাজে। খারা হতে বা থেকে, এটা হচ্ছে সেই পার্টিকেল যা দিয়ে কোন সময়ের ব্যাপ্তির সূচনা লগ্ন অথবা কোন স্থানের সূচনা বিন্দু নির্দেশ করে। অধ্যাপক সুজুকি উত্তরে বললেন, গোজেন 9 জি কারা 11 জি মাদে দেস, অর্থাৎ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। গোজেন মানে পূর্বাহ্ন অর্থাৎ মধ্যাহ্নের পূর্ব পর্যন্ত সময়। অপরাহ্ন কথাটি জাপানিতে হবে গোমো, আর কুজি অর্থ 9টা বাজে। এখানে দুটি অংশ আছে। প্রথমটি হল সংখ্যা 9 কু এবং জি অর্থাৎ বাজে, সময়ের ঘন্টার পর এই কথাটি ব্যবহার করা হয়। আগে আমরা শিখেছি যে 9 হচ্ছে কিউ বা কু। আচ্ছা, এক্ষেত্রে কিউজি বলা হয় না? না, 9 সংখ্যাটির পরে যদি থাকে জি তাহলে বলা হয় কুজি। একইভাবে 4টা বাজে এই কথাটিকে বলা হয় ইয়োজি। খেয়াল রাখবেন ইয়োনজি নয় কিন্তু। এরপর কারা মানে হচ্ছে হতে বা থেকে। জুইচিজি মানে হল 11টা বাজে। মাদে কথাটির অর্থ পর্যন্ত। এই পার্টিকেল দিয়ে কোন সময় বা স্থানের ব্যাপ্তির সমাপ্তি নির্দেশ করা হয়। চলুন তাহলে অনুশীলন করা যাক 1টা বাজে থেকে 12টা বাজে পর্যন্ত সময়ের ঘন্টাগুলো। 1টা বাজে ইচিজি, 2টো বাজে নিজি, 3টে বাজে সানজি, 4টে বাজে ইয়োজি, 5টা বাজে গোজি, 6টা বাজে ডোকুজি, 7টা বাজে শিচিজি, 8টা বাজে হাচিজি, 9টা বাজে কুজি, 10টা বাজে জুজি, 11টা বাজে জুইচিজি, 12টা বাজে জুনিজি। অধ্যাপক সুজুকি আরো বললেন, কোকো নি 8 জি হান নি আৎসুমাত্তে কুদাসাই, অনুগ্রহ করে 8:30টার সময় এখানে সমবেত হবেন। কোকো মানে এখানে বা এই স্থানে, নি একটি পার্টিকেল যার অর্থ বাংলায় এ বা তে, যেমন কোন স্থানে বা সময়ে বোঝাতে বলা হয়ে থাকে। এরই মধ্যে জেনেছেন হাচিজি মানে হল 8টা বাজে, হাম মানে হল অর্ধেক, এখানে অর্থ দাঁড়াচ্ছে আধ ঘন্টা বা 30 মিনিট। হাচিজি অর্থাৎ 8টা বাজে এবং হান বা অর্ধেক কথাগুলো মিলে হচ্ছে 8:30 বা 8:30, তাই না? হ্যাঁ, তাই। 8:30 কথাটির পরে নি থাকায় বোঝা যাচ্ছে সুনির্দিষ্টভাবে ওই সময়ে। নি কথাটির তাহলে অনেক রকম অর্থ আছে, তাই তো? হ্যাঁ, তাই। আৎসুমাত্তে এটি হল ক্রিয়াপদ আৎসুমারিমাসু অর্থাৎ সমবেত হওয়া বা জড়ো হওয়া এর তে রূপ। আপনাদের হয়তো মনে আছে এই রূপটির সঙ্গে যদি কুদাসাই বা অনুগ্রহ করে কথাটি জুড়ে দেয়া যায় তাহলে এটি হবে আৎসুমাত্তে কুদাসাই, অনুগ্রহ করে সমবেত হন বা হবেন। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা পেয়েছি ক্রিয়াপদের তে রূপ। আমরা জেনেছি যে আচ্ছুমারি মাস অর্থাৎ সমবেত হওয়া ক্রিয়াপদটি তে রূপ ধারণ করলে হয়ে যায় আচ্ছুমাত্তে। আচ্ছা, এক্ষেত্রে আচ্ছুমারিতে হল না কেন? চলুন এ ব্যাপারে টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, আগের পাঠে আপনারা ক্রিয়াপদের মাস রূপ থেকে তে রূপে পরিবর্তন করার মূল নিয়ম শিখেছেন। সেক্ষেত্রে শুধুমাত্র মাস এর পরিবর্তে তে বসালেই হয়ে যায়। আজ আরেকটি নিয়ম শেখা যাক। এই নিয়মটি প্রযোজ্য হবে সেসব ক্রিয়ার জন্য যেগুলোতে শুধু মাস অংশটুকুই নয় বরং তার আগের সিলেবলটিও বদলাতে হয়। এক্ষেত্রে যদি মাস অংশের আগের সিলেবল হয় রি, তাহলে রি এবং মাস অর্থাৎ রিমাস অংশটির পরিবর্তে জুড়ে দিতে হবে তে। কাজেই আৎসুমারিমাস সমবেত হওয়া হয়ে যাবে আৎসুমাত্তে। যদি মাস অংশের আগের সিলেবলটি হয় ই অথবা চি, সেক্ষেত্রেও এই নিয়মটি প্রযোজ্য হবে। এখানেও ই অথবা চি এবং মাস সহ একসঙ্গে বদলে জুড়তে হবে তে। যদি মাস অংশের আগের সিলেবলটি হয় মি, নি অথবা বি, তাহলে আগের সিলেবল সহ মাস অংশ বাদ দিয়ে দে জুড়ে দিতে হবে। উদাহরণস্বরূপ ইয়োমিমাস বা পড়া ক্রিয়াপদটির তে রূপ হবে ইয়োন্দে। আসুন একটি গানের মধ্য দিয়ে এই নিয়মগুলো মনে রাখার চেষ্টা করা যাক। এই গানে বলা হচ্ছে কিভাবে পূর্ববর্তী সিলেবলের ভিত্তিতে মাস যুক্ত ক্রিয়াপদকে তে রূপে রূপান্তরিত করা যায়। মাস অংশের আগের সিলেবলটি যদি হয় ই, চি অথবা রি, তাহলে আগের সিলেবল সহ মাস অংশটির পরিবর্তে জুড়ে দিতে হবে তে। আবার মাস অংশের আগের সিলেবলটি যদি হয় মি, নি অথবা বি, তাহলে এই সিলেবল এবং মাস একসঙ্গে বাদ দিয়ে জুড়ে দিতে হবে দে। নিয়মগুলো মনে রাখার জন্য গানটি গাওয়ার চেষ্টা করুন। এবার যদি মাস অংশের আগের সিলেবলটি হয় কি, তাহলে এই কি এবং মাস একসঙ্গে বাদ দিয়ে জুড়ে দিন ইতে। কাজেই কিমাস অর্থাৎ সোনা ক্রিয়াপদটি হয়ে যাবে কিতে। যদি মাস এর পূর্বের সিলেবলটি হয় গি, তাহলে গি এবং মাস একসঙ্গে বাদ দিয়ে এর পরিবর্তে জুড়ে দিতে হবে ইদে। কাজেই ইসোগিমাস বা তাড়াতাড়ি করা ক্রিয়াটির তে রূপ হবে ইসোইদে। তবে ইকিমাস অর্থাৎ যাওয়া ক্রিয়াপদটির ক্ষেত্রে এই নিয়মের একমাত্র ব্যতিক্রম ঘটে। এই ক্রিয়ার তে রূপ হচ্ছে ইতে। এবার চলুন এই অংশের জন্য গানটি শোনা যাক। এবার তাহলে পুরো গানটি আবার শুনে নেওয়া যাক। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পড়ব। গিরিগিরি। আচ্ছা, এটি কি বৃষ্টি পড়ার শব্দ? না, যখন কাজ করতে গিয়ে সময় বা উপকরণ এমনভাবে ফুরিয়ে যায় যে ওই কাজটি কোন রকমের সম্পন্ন হয়ে যায়, তখন সেই পরিস্থিতিকে বোঝাতে এই কথাটি ব্যবহার করা হয়। সেরকম পরিস্থিতিতে আপনি এভাবেও বলতে পারেন যে কাজটি আপনি শেষ করেছেন একেবারে গিরিগিরি। একই রকমের আরেকটি ধন্যাত্মক শব্দ হল স্রে স্রে। এই কথাটি তখন বলা হয় যখন কোনো কিছুর শেষ সীমা প্রায় অতিক্রম হয়ে যায়। যদি কেউ পরীক্ষায় আরেকটু হলে একেবারে ফেলই করে বসত, তখন সে বলতে পারে পরীক্ষাটি আমি স্রে স্রে পাশ করেছি। জাপানি ভাষা শেখার আজকের আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, শুনেছি জাপানি ভাষায় কতগুলো সংখ্যাকে অশুভ মনে করা হয়ে থাকে। চার সংখ্যাটির উচ্চারণ হচ্ছে শি, আবার মৃত্যু শব্দটিরও একই উচ্চারণ। তেমনি ভাবে নয় সংখ্যাটির উচ্চারণ হচ্ছে কু, আবার দুর্ভোগ শব্দটিরও উচ্চারণও তাই। এই কারণে অনেক হোটেল এবং হাসপাতালে চার এবং নয় সংখ্যা দুটি রুম নাম্বার হিসেবে রাখা হয় না। বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। আগামী পর্বে আন্না স্বাস্থ্য পরীক্ষা করানোর দিন, সেদিনের জাপানি শিখতে বন্ধুরাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।